অবিভক্ত মুসলিম মিল্লাত আজ ফেরকাবন্দির বেড়া জালে আবেষ্টিত। সারা মুসলিম দুনিয়া আজ বাতিলের ধাক্কায় টলটলায়মান। এমতাবস্থায় মুসলিম নওজোয়ানদের বসে থাকার আর সময় নেই। বজ্র হাতে ওষি ধরে কোরআন ও সুন্নার পতাকা বুকে ধারণ করে এগিয়ে যাও সামনে এবং বলো, তোমরা হও রে মুসলমান, তোমরা হও রে আগুয়ান, সফের কা ছেড়ে দিয়ে কোরআন হাদিস মান, সফের কা বাতিল করে ওহির বিধান মান, তোমরা হও রে মুসলমান, তোমরা হও রে আগুয়ান, সফের কা ছেড়ে দিয়ে কোরআন হাদিস মান। শিক্ষা কেন্দ্র ভরে গেছে কিয়াস আর ফেকাই, কোরআন হাদিস সারা তারা পরে রে ফেকা, শিক্ষা কেন্দ্র ভরে গেছে কিয়াস আর ফেকাই, কোরআন হাদিস সারা তারা পরে রে ফেকা, সহি হাদিস সারা তারা মানে রে ফেকা, সহি হাদিস সারা তারা মানে রে ফেকা, ওদের আনরে ফিরে আন, ওদের আনরে ফিরে আন, সফের কা ছেড়ে দিয়ে কোরআন হাদিস মান, তোমরা হও রে মুসলমান, তোমরা হও রে আগুয়ান, সফের কা ছেড়ে দিয়ে কোরআন হাদিস মান। অন্ধকারে ভরে গেছে মোদের বাংলাদেশ, নামাজ রোজা নাই তো তাদের ধরছে ঠাকুরের বেশ, অন্ধকারে ভরে গেছে মোদের বাংলাদেশ, নামাজ রোজা নাই তো তাদের ধরছে ঠাকুরের বেশ, তসবি হাতে নিয়ে ওরা সেজেছে দরবেশ, তসবি হাতে নিয়ে ওরা সেজেছে দরবেশ, ওদের আনরে ফিরে আন, ওদের আনরে ফিরে আন, সফের কা ছেড়ে দিয়ে কোরআন হাদিস মান, তোমরা হও রে মুসলমান, তোমরা হও রে আগুয়ান, সফের কা ছেড়ে দিয়ে কোরআন হাদিস মান, সফের কা বাতিল করে ওহির বিধান মান, তোমরা হও রে মুসলমান, তোমরা হও রে আগুয়ান, সফের কা ছেড়ে দিয়ে কোরআন হাদিস মান। মুসলমানের পরিচয় ওদের নাই রে কোনো কাজ, সুন্নাতকে ছেড়ে দিয়ে মানে রে বেদআত, মুসলমানের পরিচয় ওদের নাই রে কোনো কাজ, সুন্নাতকে ছেড়ে দিয়ে মানে রে বেদআত, ফরজকে ছেড়ে দিয়ে দেখাই রে দেমাক, ফরজকে ছেড়ে দিয়ে দেখাই রে দেমাক, ওদের আনরে ফিরে আন, ওদের আনরে ফিরে আন, সফের কা ছেড়ে দিয়ে কোরআন হাদিস মান, তোমরা হও রে মুসলমান, তোমরা হও রে আগুয়ান, সফের কা ছেড়ে দিয়ে কোরআন হাদিস মান, সফের কা বাতিল করে ওহির, তোমরা হও রে মুসলমান, তোমরা সফের কা ছেড়ে দিয়ে কোরআন হাদিস মান, সফের কা ছেড়ে দিয়ে কোরআন হাদিস মান, সফের কা ছেড়ে দিয়ে কোরআন হাদিস মান।